السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের একটা বিষয় যে বিষয় নিয়ে আমরা চলছিলাম সেটা হলো পূর্ববর্তী জাতিসমূহের ধ্বংস হওয়ার কারণ কি। তার মধ্যে একটা কারণ বলেছিলাম, আজকে তৃতীয় কারণ সেটা হলো মতভেদ করা। মতভেদ করা কোনো বিষয় নেই, বিশেষ করে দিন দিনী বিষয় নিয়ে, আল্লাহর কিতাব নিয়ে মতভেদ করা হচ্ছে ধ্বংস হওয়ার কারণ। দেখুন, মতভেদ জিনিসটা স্বাভাবিক না অস্বাভাবিক? মতভেদ হওয়াটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। সামান্য আপনি বাড়িতেই দেখবেন, স্ত্রীর সাথে মতভেদ, মা বাবার সাথে মতভেদ, আপনার একটা জিনিসের রং নিয়ে মতভেদ, পছন্দ নিয়ে, তাই না? তা মতভেদ স্বাভাবিক। তো দিনী বিষয়েও মতভেদ, বা যে কোনো বিষয়ে রাজনৈতিক ব্যাপারে অর্থসব মতভেদ থাকতেই পারে। কিন্তু সেই মতভেদ নিয়ে বাড়াবাড়ি করা, অতিরঞ্জন করা, তাকেই ভিত্তি করে বিদ্বেষ ও প্রেম প্রীতি গড়া, সম্প্রীতি ও বিদ্বেষ গড়া, দল ভাঙ্গা, দল ছাড়া ইত্যাদি, এগুলো কিন্তু ভালো নয়। এগুলো হচ্ছে ধ্বংসের কারণ। মতভেদ যে স্বাভাবিক সে কথা আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা তিনি নিজেই বলেছেন। কি বলেছেন? ওয়ালাউশা রাব্বুকালা জাআলান নাসা উম্মাতান ওয়াহিদা। আল্লাহ যদি চাইতেন সমস্ত মানুষকে এক শ্রেণীভুক্ত, একই উম্মত করতে পারতেন, পারতেন না? পারতেন না। আল্লাহ সবাইকে মুসলমান বানাতে পারতেন, ইচ্ছা করলে তিনি এটা বানাতে পারতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এলেন, ইসলাম প্রচার করে গেলেন, তাই না? ইসলাম কদ্দূর প্রচার হয়েছিল, আল্লাহ নবীকে তুলে নিলেন, বাকি দায়িত্ব দিয়ে গেলেন উম্মতের উপরে, তাই না? সারা বিশ্বে এখনো ইসলাম পৌঁছেনি বা ইসলাম প্রতিষ্ঠা হয়নি। কোন এক সময় আসবে ঈসা আলাইহিসসালামের যুগে, যখন সারা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা হবে। তো আল্লাহ তাআলা চাইলে নবীর যুগে সারা বিশ্বে ইসলাম প্রচার হতো, হতো না? হতো না? আল্লাহ জানে। ওয়ালাউ শাআ রাব্বুকা লাজআলান নাসা উম্মাতান ওয়াহিদা। আল্লাহ চাইলে করতে পারতেন, আল্লাহ চাইলে দোয়ার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হতো, তলোয়ার লাগতো না, তাই না? তরবারি লাগতো না? লাগতো না। আল্লাহ নবী না বদলে যেতে হতো আর না উহুদে যেতে হতো, শুধু দোয়া করলেই তো হয়ে যেত, তাই না? কিন্তু আল্লাহ সেটা চাননি। সেই রকমই মানুষ মতভেদ করবে, এটা স্বাভাবিক। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, তারা মতভেদ করতে থাকবে, কেমন পর্যন্ত মতভেদ চলবে? ইল্লা মান রাহিমা রব্বুক, তবে হ্যাঁ, কেউ কেউ আছে যার প্রতি আল্লাহ করুণা করেছেন, সে মতভেদ করবে না। ওয়ালিজালিকা খালাকাহুম, এই জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা, আর তোমার রবের কালিমা বাণী পরিপূর্ণ হয়েছে, সেটা কি? লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়াস ওয়ান্নাসি আজমাইন, জাহান্নামের জাহান্নামকে পরিপূর্ণ করবেন জিন ও ইনসান দিয়ে। মানুষের মধ্যে কতজনকে, কত পার্সেন্ট দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করবেন? হাজারে 999 জন, ফাইসলা হয়ে গেছে। কি চান আপনি? আপনার কথা লোকে বেশি মানবে? আই দর্শে লোকে বেশি আসবে? নাই দর্শ লোকে বেশি মানবে, শুনবে? বুঝতেই পারছেন, ফয়সালা হয়ে আছে। হেদায়েত তোমার কাছে নেই, তোমার হাতে নেই, হেদায়েত কার কাছে আছে? লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি। বুঝতে পারছেন তো? আল্লাহ চাইলে তো হবে, তার মানে আল্লাহ চাননি হয়, তা বলে কি আমরা হাল ছেড়ে বসে যাব? না, আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। বাকি মালিক, তৌফিক দাতা আল্লাহ তাআলা। পূর্ববর্তী জাতিসমূহে ধ্বংস হওয়ার মূলে ছিল নবী রাসূলগণের সঙ্গে সংঘাত, আর তাদের বিরুদ্ধে মতভেদ, তাদেরকে নিয়ে মতভেদ, তাদের কথা নিয়ে মতভেদ, তাদের উপরে অবতীর্ণ বাণী নিয়ে মতভেদ, এই ছিল একটা ধ্বংসের কারণ। আর মতভেদ নিয়ে পরস্পর বিচ্ছিন্নতা, একটু বিষয় হলো আয় ও কাফের, কাফের বলে ফতোয়া, চট করে কাফের বলে ফতোয়া দিয়ে তারপরে বুঝতেই পাচ্ছেন কাফের ধন মাল সবই হালাল করে শুরু হয়ে যায় ধ্বংসলীলা। এই জন্য মতভেদ করতে নিষেধ করা হয়েছে। গালাগালি হতে হতে, কথা কাটাকাটি হতে হতে, লাঠালাঠি হতে হতে, ফাটাফাটি হতে হতে বুঝতেই পাচ্ছেন কোথায় কোথায় যায়। রাজনৈতিক দ্বন্দ্ব তো এখন দেখতেই পাচ্ছেন, রাজনীতি কেমন গরম, কেমন উত্তপ্ত, সামান্য একটা বিষয় নিয়ে শুরু হয়ে যাচ্ছে, তাই না? তো এমন এক পর্যায়ে লড়াই ঝগড়া পৌঁছে যায় যে সে ধ্বংসের, সেই সেই ঝগড়া সেই লড়াই জাতি ধ্বংসের কারণ হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, দাউনি মা তারাক্তুকুম, আমি যে ব্যাপারে তোমাদেরকে বর্ণনা না দিয়ে ছেড়ে দিয়েছি সে ব্যাপারে তোমরা আমাকে ছেড়ে দাও। ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম কাসরাতু সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম ফাইযা নুহিতু নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবু ওয়া ইযা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাসতাতাতুম। সুতরাং জেনে রাখো কারণ, কারণ জেনে রাখো, তোমাদের পূর্ববর্তীরা তাদের অধিক প্রশ্ন করা এবং তাদের নবীদের সঙ্গে মতভেদ করার ফলে ধ্বংস হয়ে গেছে। সুতরাং আমি যখন তোমাদেরকে কোনো জিনিস থেকে নিষেধ করব তখন তোমরা দূরে থাকো, বিরত হও, আর যখন কোনো জিনিস কাজ করতে আদেশ করব যথাসম্ভব চেষ্টা করো। দেখেন, করার ক্ষেত্রে যথাসাধ্য চেষ্টা করো, আর ছাড়ার ক্ষেত্রে, ছাড়ার ক্ষেত্রে যথাসাধ্য ছাড়ো তা নয়, কথা খেয়াল করেন, ছাড়ার সময়ে যথাসাধ্য হুজুর মত ছাড়তে পারছি না, চেষ্টা করছি, বিড়ি সিগারেট হুজুর জর্দা জর্দা একদম বলছে জর্দা ছাড়তে পারছি না, জর্দা ছাড়তে পারছি না, তবে হুজুর চেষ্টা করছি, যথাসাধ্য কম করে দিয়েছি, এ চলবে না, এখানে সাধ্য নেই, একদম কোনো ব্যাপারই নেই, কারণ এটা ছাড়াটা খুব সহজ কিন্তু করাটা কঠিন। অতএব যথাসাধ্য তোমরা চেষ্টা করে যাও, আমি যা আদেশ দেবো পালন, সাধ্য মতো পালন করো। আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে ভাষণ দান কানে বললেন, হে লোক সকল, আল্লাহ তোমাদের উপর বাইতুল্লাহর হজ ফরজ করেছেন, অতফা হজ্জু, অতএব তোমরা হজ পালন করো। একটি লোক বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, এটা কি প্রত্যেক বছর করতে হবে? দেখেছেন না কিছু কিছু লোক আছে খুঁটি খুঁটি খুঁটি খুঁটি প্রশ্ন করে, যেটা খামখা প্রশ্ন করে, বললেন যে তোমাদের উপর হজ ফরজ করেছে অতএব তোমরা হজ করো। এক লোক বলছে, তাহলে কি প্রত্যেক বছর করতে হবে? এটা বাড়তি কথা হলো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমি বলতাম হ্যাঁ, তাহলে প্রতি বছর তোমাদেরকে হজ করতে হতো আর তোমরা তা করতে সক্ষম হতে না। যারুনি মা তারাকতুকুম ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়াখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম ফাইযা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাসতাতাতুম ওয়া ইযা নাহাইতুকুম আন শাইইন ফাদাউ। ওই হাদিসের মানে পরিপূরক, তোমরা আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও যতক্ষণ আমি তোমাদেরকে তোমাদের স্ব স্ব অবস্থায় ছেড়ে রাখবো, কেননা তোমাদের পূর্বেকার জাতিরা অতিমাত্রায় জিজ্ঞাসাবাদ, চুঁচড়া, তাদের পয়গম্বদের বিরোধিতা করার দরুনই ধ্বংস হয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন একটা গাই জবাই করো। কি বললো জাতি? নানা রকম প্রশ্ন, তা নানা ধরন জিজ্ঞাসা করতে লাগলো, আর অমা কাদু ইয়া ফালুন, এমন অবস্থা যে করতেই পারতো না যদি এভাবে, কত যদি একটা গাই জবাই করতো কথা শেষ, কিন্তু যে চুঁচেরা মানে ক্রিটিসাইজ করা, এই করতে করতে তারা এমন অবস্থায় পৌঁছে গেছিল যে তারা করতে সক্ষম হতো না। তো এই হচ্ছে যে তোমরা খবরদার, আমি যে বিষয়ে ছেড়ে দিচ্ছি ছেড়ে দাও, সোজা মনে পালন করে যাও। সুতরাং যখন তোমাদেরকে কোনো কিছু আদেশ দেব তখন তোমরা তা সাধ্য মতো পালন করবে, কিন্তু যা করতে নিষেধ করব তা থেকে বিলকুল বিরত হবে, তখন সাধ্য মতো না, ঠিক আছে? উতরুকুনি মা তারাকতুকুম ফাইযা হাদাসতুকুম ফাখুযু আননি ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়াখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম। একই হাদিস, তোমরা আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও যতক্ষণ আমি তোমাদেরকে তোমাদের স্ব অবস্থায় ছেড়ে রাখবো, অতঃপর যখন আমি তোমাদেরকে হাদিস বর্ণনা করব তখন তোমরা তা আমার নিকট থেকে গ্রহণ করো, কেননা তোমাদের পূর্বেকার জাতিরা অতি মাত্রায় জিজ্ঞাসাবাদ তাদের পয়গম্বরদের বিরোধিতা করার জন্য ধ্বংস হয়েছে। দিনের বিষয়ে তো বটেই, দিনের বিষয়ে মতভেদের শেষ নেই। একটা মশলা নিয়ে বিভিন্ন মত থাকতে পারে, তাই না? কোন কোন বিষয়ে দু রকমই আছে, অনেক অনেক মানুষ আছে এটাও ঠিক ওটাও ঠিক, রাফায়দান করাও ঠিক আর না করাও ঠিক। অনেক মানুষ কি করে যে দুই মানে নিজের এটাকে বজায় রেখে দুটাই ঠিক বলে দেয়, কিন্তু দুটাই ঠিক নয়, একটা ঠিক, হক একটা, কিন্তু কোন কোন বিষয় আছে দুটাই ঠিক, হয় না? হয় না? একজন তর্ক করলো, বলছে জোহরের পরে আবার চার রাকাত সুন্নত কে বলছে? আগে তো চার, আগে চার পরে দুই, চার রাকাত বাবার কালে শুনি নাই, প্রথম শুনছি। কি মনে করেন আপনারা, জোহরের পরে চার রাকাত সুন্নত মওকাদা আছে না নেই? সে শোনেনি, সে এখন মনে করছে এটা আমি প্রথম শুনছি, অতএব এটা নতুন জিনিস, এটা মানে নেই। এবার তর্ক করো তার সাথে, তর্ক করা যাবে? যদি তর্ক করে এসে যদি বলে যে হ্যাঁ চার রাকাত নেই বলা যাবে না, বরং চার রাকাতও পড়া যায় দু রাকাতও পড়া যায়, তাই না? চার রাকাতও পড়া যায় দু রাকাতও পড়া যায়। এখন যদি চার রাকাত জোহর নিয়ে কেউ তর্ক করে, এসে শাহ আলম বললো না ওটাও ঠিক এটাও ঠিক, দু রাকাতও পড়া চলবে চার রাকাতও পড়া, তাহলে হয় নাকি? হ্যাঁ, যেটা যেটা নয় সেটা নয়, যেটা হ্যাঁ চলবে সেটা চলবে, যেটা চলবে সেটা চলবে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এটা পড়া ভালো না? আসসালামু আলান নাবিয়্যে এটা পড়া ভালো, আল্লাহ রাসূল শিখিয়েছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ইবনে মাসউদ বলছেন তিনি ইন্তেকালের পরে আমরা আসসালামু আলান নাবিয়্যে পড়তাম, অথচ সব সাহাবীরাই এভাবে কোরআনের মতো শেখানো হয়েছে যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। যদি কেউ বলে না কা বলা যাবে না যেহেতু আল্লাহর নবী নেই, আল্লাহর নবী দোয়া শিখিয়ে গেছেন কোরআনের আয়াত শেখানো, ইন্না আতাইনা কা বলছি, হ্যাঁ এইভাবে দোয়াটাও পড়া সমস্যা নাই। হ্যাঁ, তোমার যদি এতেকাদ হয়, বিশ্বাস হয় যে নবী আমার সামনে, নবী হাজির নাজির, যেমন অনেকে বিশ্বাস করে তাই না, নবী হাজির নাজির, যেমন যে কিয়াম করার সময় ইয়া নবী সালাম আলাইকা, মানে তারা বিশ্বাস করছে যে নবী একদম উপস্থিত হয়ে গেছে, তাহলে শিরিক হবে না? হবে না। এক শ্রেণীর মানুষ বলে থাকে আত্মাহত করার সময় যখন আসসালামু আলাইকা আইয়ুহান নবীও পড়বে, তখন মনে রাখবে যে আল্লাহর নবী সামনে আছে, দেখছেন, এটা শিরিক। কিন্তু ওই দোয়াটা পড়লে শিরিক হবে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমার হাজির নাজিরে বিশ্বাস নেই, এটা কি করা যাবে? এখন তর্ক বলছে আইয়ুহান নবীও পড়তে হবে, বলছে আইয়ুহান নবীও পড়তে হবে, বুঝতে পারছেন তো? তর্ক করলে মোনাজাত, ফরজ নামাজের পর মোনাজাত বিদাত না বিদাত না, এই নিয়ে বুঝতেই পারছেন একদল আছে এটাও ঠিক ওটাও ঠিক, কখনো কখনো করো কখনো কখনো ছাড়ো, দিয়ে মাঝখান থেকে আমার একটা গল্প মনে পড়ে, গল্প ওই যে এক বিবাহ মজলিসে এক বর গেছে, মছাল বর, লম্বা মছ, বরপক্ষের লোক বলছে যে মোচটাকে নিচে নামিয়ে রাখো, আর গল্প বলতে ভালোবাসি তাই না, মাঝে মাঝে গল্প বলি, চুটকিলি গল্প চলে আসে কোথেকে, বরপক্ষের লোক বলছে মোচটাকে নামিয়ে রাখো, কাকে বলছে? বরকে। আর কোনে পক্ষের শালীরা বলছে না, মোচটাকে এইভাবে পাক দিয়ে উঠিয়ে রাখো, এখন কোন দিকে যাবে? তো বর একবার নিচের দিকে নামাচ্ছে আর একবার উপর দিকে চাপাচ্ছে, একবার নিচের দিকে, শেষ কালে যদি এরা বলছে নিচে ওরা বলছে ওপরে, তাহলে এদিকটা নিচে আর এদিকটা উপরে করে দিচ্ছে, কেমন বুদ্ধি? তোরাও খুশ থাক তোরাও খুশ থাক, এরকম হয় না? হয় না? কিছু কিছু হুজুর বলছে বিদাত যদি বিদাত হয় তো কখনো কখনো করা কি করে যাবে, না তোমরা করছো থাক তোমরা ঠিক আছে, ওরা করে না বিদাত বলছে ওরা ঠিক, এরকম হয় নাকি? দুটোর মধ্যে একটা ঠিক, তাই না? তো কোন কোন ব্যাপারে দুটো ঠিক, দুটোই ঠিক আছে, সেটাকে বলে ইখতিলাফু তানাউউর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দুই রকমই করেছেন, করা যাবে, কিন্তু যেখানে দুই রকম করেননি সেখানে আপনি এটাও ঠিক ওটাও ঠিক লোকেরা করছে বললে ঠিক হবে? অসম্ভব, ইখতিলাফ করা যাবে না, তর্ক করা যাবে না, এই ব্যাপারই বিশেষ করে আল্লাহর কিতাব নিয়ে কোন কোন কেরাত সাহাবীরা এরকম পড়তেন যে এরকম পড়তেন এরকম পড়তেন না এরকমটা ঠিক না এরকমটা ঠিক মানে নিয়ে তর্ক এই মানেটা ঠিক না এই মানেটা ঠিক হয় না হয় না হয়ে থাকে তো বিশেষ করে কোরআন ও তার ব্যাখ্যা নিয়ে মতভেদ তর্ক বিতর্ক মোটেই বাঞ্ছনীয় নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সতর্ক করে বলেছেন যে ক্বরাউ কামা উল্লিমতুম ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম তোমাদেরকে যেভাবে শেখানো হয়েছে সেভাবে পড়ো কারণ তোমাদের পূর্বেকার জাতিরা তাদের পয়গম্বরদেরকে বিরোধিতা করার জন্য ধ্বংস হয়েছে আব্দুল্লাহ বিন আমর বলেন একদা সকাল সকাল আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম তিনি দুটি লোকের আওয়াজ শুনতে পেলেন যারা একটি আয়াত নিয়ে মতভেদ করছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট বের হয়ে বললেন তার চেহারায় রাগ বোঝা যাচ্ছিল ওরা একটা আয়াত নিয়ে কি মতভেদ করছে বললেন ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিখতিলাফিহিম ফিল কিতাব তোমাদের পূর্ববর্তী জাতিরা ধ্বংস হয়েছে কিতাব নিয়ে ইখতিলাফ করার কারণে মতভেদ করার কারণে অন্য এক বর্ণনায় আছে আব্দুল্লাহ বিন আমর বলেন একদা কোরআনই কোনো বিষয় নিয়ে কিছু সাহাবা তর্ক করতে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন মাহলান ইয়াকুম বিহাজা উহলিকাতিল উমাম মিন ক্বাবলিকুম বিখতিলাফিহিম আলা আমবিয়াইহিম ওয়া যারবিহিমুল কুতুবা বা'দাহা বিবা'দ ইন্নাল কোরআনা লাম ইয়ানজিল ইউকাযযিবু বা'দাহু বা'দা বাল ইউসাদদিকু বা'দুহু বা'দা ফামা আরাফতুম মিনহু ফা فعملوا به وما جهلتم منه فردوه الى عالمه থামো লোক সকল তোমরা তর্ক করছো কোরআনের আয়াত নিয়ে তর্ক করো না নবীদের ব্যাপারে মতভেদ এবং কিতাবের একাংশকে অন্য অংশের সাথে সংঘর্ষ সৃষ্টি করে তোমাদের পূর্বে বহু জাতি ধ্বংস হয়েছে অনেক মানুষ সব সময় দেখে এই কথাটার সাথে কথার মিল নেই পরস্পর বিরোধী সংঘর্ষ মানে কথা মানতে চায় না তখন দানাই ফানাই করে এরকম কেন হবে হ্যাঁ সব সময় মনের ভিতরে খুটখুট খুটখুট ক্রিটিসাইজ করার জন্য রেডি ক্রিটিসাইজ আপনি তো এখনই এইরকম বললেন আবার এরকম কেন বলছেন এরকম কেন ওই রকম কেন বাবা যেটা বুঝে সেটা মানো ওই হুজুর এক কয় ওই হুজুর এক কয় আমরা কই না কেমনে যাই কোথায় যাই কই যাই আরে ভাই যাও একদিকে সমস্যা কি তাই না না তুমি মানবে না নিয়ে ধানাই ফানাই করবে এটা ঠিক না সুতরাং কোরআন এভাবে অবতীর্ণ হয়নি যে তার একাংশ অন্য অংশকে মিথ্যায়ন করবে এবং তার একাংশ অন্য অংশকে সত্যায়ন করবে সুতরাং যা তোমরা বুঝতে পারো তার উপর আমল করো আর যা বুঝতে পারো না তা জ্ঞানীর দিকে ফিরিয়ে দাও জ্ঞানীর দিকে ফিরিয়ে দাও মামার বাড়ির দুটো লোক নিয়ে আপনাদের দুই ভাইয়ের তর্ক হচ্ছে যে মামার বাড়ির দুটো লোক তাদের কোন এক বিষয় নিয়ে আপনারা দু ভাই তর্ক করছেন না এটা ও বলছে না এটা তো এই তর্ক না করে মাকে জিজ্ঞেস করলেই তো হয় মা তো রয়েছে মামার বাড়ির ব্যাপার কে বেশি বুঝবে মা বেশি বুঝবে তো মা যখন ঘরে রয়েছে তখন দুজনে তর্ক না করে মাকে জিজ্ঞেস করলেই তো হয় না আগে মারা মারি তর্ক করে রক্তারক্তি করে এবারে মা হ্যাঁ কি করলি কি করলি কি হলো বলছে ও বলছে এটা বলছে এটাই ঠিক শেষ কালে না তোমাকে জিজ্ঞেস করলেই তো হয় তার তর্ক শেষ তাই না তো আলেমদেরকে জিজ্ঞেস না করে আগে মানুষ পাবলিক কি করে নেয় আগে মারামারি পাথরে পাথরে সংঘর্ষ হয় তারপরে আলেমের কাছে যায় তারা ভেবেছিল যে ফায়সালাটা আমরাই করি মিটিয়ে নেব কিন্তু সেটা সম্ভব না যেটা জানো না সেটা আলেমের দিকে ফিরিয়ে দাও আলেম সঠিক সমাধান দেবে এ বিষয়ে দেখবেন বহু জায়গাতে তর্ক বিতর্ক হচ্ছে পাবলিকে পাবলিকে করছে আলেমের কাছে যদি বলে খবরটা নেয় তার কাছে জিজ্ঞেস করে তাহলে আলেম বলে দেন যে হ্যাঁ কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক অথবা দুটোই ঠিক কি দুটোই ব্যাঠিক তবে বললাম যে সব আলেম তার পারে না কারণ কোন কোন আলেম আছে এটাও ঠিক ওটাও ঠিক ওই যেমন বললাম এদিকে মশা নামিয়ে দিও এদিকে মশা তুলে দেবে তাই না সুতরাং আলেম চিনে ফাসআলু আহলা যিকরি আহলে যিকরি কে আসলে কারা ফতোয়া দিতে পারে কাদের ফতোয়া নেওয়া যাবে ইউটিউবে সুন্দর সুন্দর কথা বলছে আর লেগে গেলেন তার পেছনে বাস ডাউনলোড করতে শুরু করলে আরে সাংঘাতিক সুন্দর কথা তারপরে এবারে কে বলি শুনিস না এই ব্যাপার না না নিজের কেন নেই এবার তার কথা শোনা যাবে না যাবে না শেষকালে কার কাছে যেতে হবে এবারে যাও আলেমের কাছে সে আলেমের গোটা শুনুক আল্লাহ মুস্তাহান তো বিচার না করে খবরদার অন্ধভাবে কোন কাজ কারো কাছ থেকে জ্ঞান নেবে না, আলেম চিনে তার কাছে বিচার নিয়ে যেতে হবে। আল্লাহ মুস্তাহ। অনেকে আছে তর্ক করে, তর্ক যখন করে তখন নিজের নিজের কাছ থেকে সে নড়ে না, আপোষ মানবো কিন্তু তাল গাছটি আমার হতে হবে, কোনো মতেই নিজের হক বুঝবে না, যে হক হকের সাথে থাকবো তা না, আমি একটা কথা বলে ফেলেছি সেটা যদি হ্যাঁ বলেছি না বললে আমার প্যাস্টিজ চলে যাবে, আমার গতি চলে যাবে, আমার পথ চলে যাবে, আমি বলবো না এটাই ঠিক, অথচ সে জানে যে এটা ঠিক নয়। কিংবা দুরকমই চলে, কিংবা দুরকম নয় একটাই ঠিক, সব জানে তা সত্ত্বেও নিজের মতটাকে সে কোনো মতেই কি করতে দেয় না, প্রদমিত করতে দেয় না, নিজের মতটাকে বাঁচিয়ে রেখে সে তর্ক করে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান, আমি জান্নাতের পার্শ্বে এক গৃহের জামিন হচ্ছি সেই ব্যক্তির জন্য যে সত্যাশ্রয়ী হওয়া সত্ত্বেও তর্ক বর্জন করে। সত্যাশ্রয়ী মানে আপনি জানছেন যে আমি হক আছি, হক পথে আছি, না আপনারটা ঠিক না, এবার আপনি কি করবেন, না আমারটাই ঠিক, না ঠিক না, না আমারটাই ঠিক, হ্যাঁ ঠিক আছে, বরং আপনি কি করেন স্যালেন্ডার আত্মসমর্পণ, আচ্ছা ঠিক আছে যখন মানবে না তখন দরকার কি আছে। বিশেষ করে জাহেলরা, জাহেলদের সঙ্গে তর্ক করে লাভ আছে? লাভ নাই, কারণ পাথরে কামড় দিলে দাঁত ভাঙবে, পাথরের কিছু হবে না, তাই না? সুতরাং দরকার নেই, সেখানে আপনি ছোট হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের পাশে একটা ঘরের জামিন হচ্ছি যে নিজেকে হকপন্থী জানা সত্ত্বেও তর্ক বর্জন করে, তর্ক করে কোনো লাভ নেই, বুঝতে পারছেন? যে মানবে না তার সঙ্গে তর্ক করে লাভ নেই, চাঁদ নিয়ে তর্ক কত হলো, আরাফার রোজা নিয়ে তর্ক কত হয়, তাই না? ঈদ একদিনে হবে না তিন দিনে হবে, এই নিয়ে তর্ক কত হয়, কত আসছে আসছে ফেসবুকে, খারেজি নিয়ে, জামাতি নিয়ে, তবলিগি নিয়ে, কত রকম, কিন্তু তর্ক থেকে দূরে থাক যথাসম্ভব। একটা চরিত্রতার বিষয় হচ্ছে কি, যে আপনার সুন্দর চরিত্রের পরিচয় হচ্ছে এটা যে আপনি তর্ক বর্জন করবেন, জান্নাতের পাশে একটা ঘর পাবেন, ওয়াফিল ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযহান, আর জান্নাতের মাঝখানে একটা ঘর দেওয়া হবে আপনাকে, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিন গ্যারান্টি দিচ্ছেন, তিনি জামিন হচ্ছেন যে আমিই দেবো ঘরটা তোমাকে, মানে আল্লাহর কাছ থেকে, তাই না? তারপরে গ্যারান্টি আছে কার জন্য, যারা উপহাস ছলে রসিকতা ছলেও মিথ্যা বলে না। অনেকে মনে করে রসিকতা করলে মিথ্যা বলা যায়, সাপ সাপ সাপ সাপ সাপ ও রসিকতা করলো, মনে করে কি এটাতে সমস্যা নেই, অনেকে মনে করে না, না রসিকতা করলেও এই জানো তোমার বাপের কি হয়েছে, তোমার বাপের ট্যাং ভেঙে গেছে, দেখবেন তো বাপের ট্যাং ভেঙে গেছে, বাবার ছেলে তো অবাক হয়েছে, আমার বাপের ট্যাং ভেঙে গেছে, তার মানে তার বাবা হয়তো বোনাই হয় কিংবা দোলা ভাই হয়, দিয়ে তার ছেলের সঙ্গে রহস্য করছে, রসিকতা রহস্য করছি, মিথ্যা বলছি, এই জন্য এই লোকটার জন্য যে রসিকতা ছলেও মিথ্যা বলে না তার জন্য জান্নাতের মাঝখানে একটা ঘর। আর জান্নাতের উপরে কার জন্য ঘর আছে জানেন, জান্নাতে সবার উপরে, ওয়াফি আলাল জান্নাল লিমান আহসানা খুলুকা, এসবটার সার নির্যাস হলো জান্নাতের উপরে একটা ঘরের জন্য আমি জামিন হচ্ছি যে তার চরিত্রকে সুন্দর করবে, চরিত্র সুন্দর করতে হবে। আর চরিত্র সুন্দর করার ভিতরেই রয়েছে আগেকার দুটো, ফালতু তর্ক করা যাবে না আর উপহাস ছলেও মিথ্যা বলা যাবে না, যেখানে যেখানে বলা যায় বাসা নামটা থাকলে বলে দিত অবশ্য নেই, তিন জায়গাতে মিথ্যা বলা যায়, বাকি মিথ্যা বলা কোন ছলেই বলা যাবে না। বেশ যাই হোক, আজকের কথা ছিল কি, যে মতভেদ করা একটা ধ্বংসের কারণ, কারণ মতভেদ করলাম, মতভেদ প্রথমে মুখামুখি হয়, কথা কাটাকাটি হয়, তারপরে লাঠালাঠি হয়, তারপরে ফাটাফাটি হয়, তারপরে বুঝতে পারছেন আস্তে আস্তে ধ্বংসের দিকে নিয়ে যায়, মতভেদ করা যাবে না। আর এই মত মতের সঙ্গে মিলছে না বলে আমি দল ছাড়বো, মতের সঙ্গে মিলছে না বলে একটা নতুন দল করব, এটাও এটাও ঠিক না। মানুষের মধ্যে মশলা মাসাইল নিয়ে ইখতিলাফ থাকতেই পারে, তাই না? তো সেই ইখতিলাফের কারণে আমি দল ছেড়ে দেবো, আমি জামাত ত্যাগ করব, এটা মোটেই ঠিক না। সুতরাং এগুলো বোঝার দরকার আছে, যেহেতু ধ্বংসের কারণ, সেই ধ্বংসের কারণ থেকে দূরে থাকতে হবে আমাদেরকে, মতভেদ থেকে দূরে থাকতে হবে। আর মতভেদ স্বাভাবিক, মতভেদের মতভেদকে ভিত্তি করে না সম্প্রীতি করব, আর না বিদ্বেষ করব, না গালাগালি করব, না কাদা ছোড়াছুড়ি করব। এ ওকে কাদা ছুড়ে, ওকে কাদা ছুড়ে, যে শেষকালে সবাই কি হয়ে যায়, কলুষিত হয়, কর্তমাক্ত হয়। এটা কাম্য নয়। ইখতিলাফ থেকে দূরে থাকতে হবে, না পারলে ইখতিলাফ স্বাভাবিক হলে তার উপরে তাকে ভিত্তি করে সম্প্রীতি বিদ্বেষ করা যাবে না। অন্ধভক্ত হয়ে একটা দিক গ্রহণ করে অপর দলকে কাফের, অপর দলকে বিদাতি, অপর দলকে এইভাবে কাদা ছোড়াছুড়ি করা যাবে না। আপোষে তো থাকেই, ওয়াদাসমু বিহাবিল্লাহি জামিউলা তাফাররাকু, এক হয়ে থাকো, এক হয়ে থাকো, বিভিন্ন বহু রকমের কথা আছে। কিন্তু এখানে বিশেষ করে দিন নিয়ে, দিনী মাসায়েল নিয়ে, আল্লাহর কিতাব নিয়ে, হাদিস নিয়ে তর্কাতর্কি, ঝগড়া ঝগড়ি, মতভেদ করা, মোটেই মতবিরোধিতা করা মোটেই বৈধ না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার শক্তি দেন, জ্ঞান দেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে মানার শক্তি দেন এবং তৌফিক দেন, যেন আমরা কিছু শিখেই একেবারে মতভেদ সৃষ্টি করো। বিশেষ করে অনেক মানে এই মানুষ আছে, জেনারেল শিক্ষিত, যারা আলেমদের সঙ্গে তর্ক করে, যারা আলেমদের সঙ্গে তর্ক করে কিছু শিখে নিয়ে, অবশ্য সত্যি কথাই বটে, আমি বলছি না যে কিছু শিখেছেন তর্ক করতে পারবেন না, হক হলে পারেন, করবেন আপনি, কিন্তু হক হলেও খবরদার বেয়াদবের মতো তর্ক করুন, আদব আছে। এলেম শিক্ষা যদি কোনো হুজুরে হুজুরকে বলায় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই হয়, তো হুজুরের ভুলটা ধরেই দিতে হবে, একবারে বেয়াদবের মতো না, আদবের সাথে বলুন, তারপরে তর্ক বর্জন করে চলুন, যথাসম্ভব তর্ক বর্জন করে চলুন। আল্লাহ তাআলা তৌফিক দেন আমাদেরকে হককে হক জানার এবং হক বলে মানার। আল্লাহুম্মা আমিন, ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।